لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে আলোচ্য বিষয় শবে কদর নিয়ে। আমরা আগে জেনেছি যে শবে কদর রমজান মাসে শেষ দশকে হয়, আর শবে বরাত যেটা সেটা হচ্ছে শবে কদরের ডুপ্লিকেট। শবে বরাত মানে বরাতের রাত শাবান মাসের 15 তারিখে এটা পালন করা হয় রোজা এবং নামাজের মাধ্যমে, দান খয়রাতের মাধ্যমে। এটা হচ্ছে বিদআত। বিদআত কেন? এই জন্য যে এর কোন সহি দলিল নেই, দলিল নেই না, সহি দলিল না, তার মানে জয়ীফ জাল বহু দলিল আছে, সেই দলিলের ভিত্তিতে এরা করে থাকে। অথচ সূরা দোখানের যে আয়াত দিয়ে এরা বলে যে আল্লাহ তাআলা এই কোরআনকে লাইলাতুল মুবারাকাতে অবতীর্ণ করেছেন, তো লাইলাতুল মুবারাকা মানে হলো কি? শবে বরাতের রাত। অথচ আল্লাহ তাআলা অন্যান্য আয়াতে বলছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর যেটা সেটাই লাইলাতুল মুবারাকা। মাসের উল্লেখ তো নেই, না এখানে আছে না ওখানে আছে। কেউ কেউ তফসির করেছেন, তফসিরকাররা তফসির করেছেন, বলেছেন এটা হচ্ছে শাবানের রাত্রি, সেটা ভুল। সঠিক হলো কি যে লাইলাতুল মুবারাকা মানেই হচ্ছে লাইলাতুল কদর, কারণ কোরআনের একটা আয়াত অন্য আয়াতকে ব্যাখ্যা করে, এক আয়াত অন্য আয়াত দ্বারা ব্যাখ্যা করা যায়। তো লাইলাতুল কদর যেটা সেটাই হচ্ছে লাইলাতুল মুবারাকা। সুতরাং বোঝা যাচ্ছে কি যে দুটো যদি একই হয় তাহলে কোরআন আসলে অবতীর্ণ হয়েছে রমজান মাসে না শাবান মাসে? যদি তোমরা বলো লাইলাতুল মুবারাকা মানে হচ্ছে শাবানের 15 তারিখ, তাহলে বোঝা যাবে কি যে কোরআন অবতীর্ণ হয়েছে শাবানের 15 তারিখে। আর এ কথা গ্যারান্টির সাথে বলা যাবে, তার কারণ মহান আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন, রমজান মাস যাতে কোরআন অবতীর্ণ হয়েছে। তাহলে কোরআন শাবান মাসে অবতীর্ণ হয়নি, আর রমজান মাসে অবতীর্ণ হলে লাইলাতুল কদর সবাই জানে শবে কদর কোথা আছে, রমজানেই আছে। আর আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদর শবে কদরে কোরআন অবতীর্ণ করেছি। তাহলে নিঃসন্দেহ যে লাইলাতুল কদর আর লাইলাতুল মুবারাকা একই, এবং তা হচ্ছে রমজান মাসে, আর রমজান মাসের শেষ দশকে। শেষ দশকে লাইলাতুল কদর মানে কি হুজুর? কদর মানে হচ্ছে বন্টন করা, বিতরণ করা, নির্ধারণ করা ইত্যাদি। কেন নাম দেওয়া হলো এই নাম? আর বন্টন তো জানেন ভাগ্য, ভাগ্য বন্টন করা, মানুষের ভাগ্য ভাগ বিতরণ করা, এই জন্য নাম হয়েছে লাইলাতুল কদর, মানে ভাগ্য রজনী। কেন নাম হলো? কারণ এই রাতে কি রচনা, কি বন্টন করা হয়? ভাগ্য বর্ণনা করা হয়, বন্টন করা হয়, তাই না? আল্লাহ তাআলা বলছেন যে ফিহি ইফরাকু কুল্লু আমরিন হাকিম, সেদিনে প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ ফয়সলা করা হয় এই রাতে, এই জন্য এটা হচ্ছে ভাগ্য রজনী। আর কদর মানে হচ্ছে ভাগ্য। দু নম্বর অর্থ হলো যে কদর, আমরা বলি না কদর, দাঁত থাকতে দাঁতের কদর বুঝে না, কদর মানে কি? মর্যাদা। তাহলে লাইলাতুল কদর মানে হচ্ছে মর্যাদার রাত্রি, যেহেতু এই রাতের বড় মর্যাদা আছে সেহেতু একে কি বলা হয়? লাইলাতুল কদর। আর কত মর্যাদা আছে? ওই যে ওমা আদরাকা মা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস অপেক্ষা উত্তম, বিরাট মর্যাদা সম্পন্ন রাত্রি এটা। এই এই রাত্রে যদি একটা তসবি পড়া হয় তো 30,000 তসবি অপেক্ষাও বেশি উত্তম হয়, এক রাকাত নামাজ পড়লে 30,000 রাকাত অপেক্ষাও বেশি উত্তম হয়। এই জন্য রাত হচ্ছে বিরাট মর্যাদা সম্পন্ন রাত। কিংবা এই রাতে যে আমল করবে তার বিরাট মর্যাদা আছে, এই রাত জেগে যে পালন করবে, রাত শবে কদর যে অন্বেষণ করবে, তার বিরাট মর্যাদা আছে, তার জন্য নাম হয়েছে লাইলাতুল কদর। কিংবা কদর মানে হচ্ছে সংকীর্ণতা, সংকীর্ণতা মানে তো আছে কদর, যে কদর না রিজকাহু, তার মানে রুজি সংকীর্ণ করেছি, রুজি সংকীর্ণ, সংকীর্ণ মানে যদি না হয় তাহলে মানে হবে লাইলাতুল কদর মানে সংকীর্ণতার রাত। সংকীর্ণতা কিসের জন্য? যেহেতু এই রাতে পৃথিবীর বুকে এত ফেরেশতা অবতীর্ণ করেন যে পৃথিবী সংকুলান হয় না। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জালুল মালায়েকা ওয়ার রূহ, এত এত ফেরেশতা অবতীর্ণ করেন যে পৃথিবী সংকুলান হয় না, তার জন্য এই রাতের নাম হয়েছে সংকীর্ণ, সংকীর্ণতার রাত। এই রাতের ফজিলত কি হুজুর? এই রাতে যে ফজিলত হচ্ছে তা হচ্ছে যে এই রাতে সব থেকে শ্রেষ্ঠ বাণী, সব থেকে শ্রেষ্ঠ গ্রন্থ সেটা কোনটা? আল কোরআন। সব থেকে শ্রেষ্ঠ রাত্রে, সব থেকে শ্রেষ্ঠ মাসে, সব থেকে শ্রেষ্ঠ স্থানে, সব থেকে শ্রেষ্ঠ মানুষ, সব থেকে শ্রেষ্ঠ নবীর উপরে অবতীর্ণ হয়েছে। সুতরাং এই রাতের ফজিলত ও মর্যাদা আন্দাজ করা যেতে পারে। আল্লাহ তাআলা বলছেন শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন হুদা লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই সব রমজান মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআন অবতীর্ণ হয়েছে মানে শুরু হয়েছে, শুধু কোরআন তো গোটা মাসে অবতীর্ণ হয়ে শেষ হয়ে যায়নি, তো ধীরে ধীরে হয়েছে, কিন্তু শুরু হয়েছে কখন? রমজান মাসে। দু নম্বর ফজিলত হলো যেটা বলা হয়েছে আগে, যে হাজার ত্রিশ হাজার মাস অপেক্ষা কি বলে এক হাজার মাস অপেক্ষা উত্তম, তার মানে ত্রিশ হাজার দিন অপেক্ষা উত্তম, তার মানে হচ্ছে তিরাশি বছর চার মাস অপেক্ষা এই রাতটা উত্তম। যদি কেউ সারা জীবন ইবাদত করে আর যদি কেউ এই রাত্রে ইবাদত করে তো দুইজনের ইবাদত সমান। সারা জীবন যদি তিরাশি বছর চার মাস তার বয়স হয়, সারা জীবন সে ইবাদত করতে থাকলো আর এই মাসে সে ইবাদত করতে থাকলো, তাহলে দেখা যাবে কি যে এই মাসে ইবাদত করার জন্য তার বেশি, এই কি বলে এই রাত্রে ইবাদত করার জন্য তার স্বভাব বেশি হচ্ছে। এই রাতে ফেরেশতা অবতীর্ণ হয় যেমন আগেই বলা হলো, আর ফেরেশতা বলতে তো ফেরেশতা এখানে আছে তাই না, পৃথিবীতে ফেরেশতা নাই? আছে, কিন্তু বিশেষ বিশেষ ফেরেশতা অবতীর্ণ হন এই রাতে। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, আর তার মানে হলো এই রাতের বিশেষ বিশেষ কদর আছে, মর্যাদা আছে। এই রাত হলো সালামের রাত, সালাম মানে শান্তি, এই রাত হলো সালাম ও শান্তির রাত। কারণ আল্লাহ তাআলা বলছেন কি বলছেন, সালাম সালাম, তাই বলছেন না তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রব্বিহিম মিন কুল্লি আমরি সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর উদয় হওয়া পর্যন্ত এই রাত্রি হচ্ছে সালাম। সালাম মানে কি হুজুর? সালাম মানে হচ্ছে এই হচ্ছে শান্তির রাত, এই দিনে উল্কা ছোড়া হয় না, শান্তি থাকে, পরিবেশ শান্ত থাকে, অথবা শয়তান থেকে সেই রাতটা নিরাপদ থাকে, এই জন্য উল্কা ছোড়া হয় না, অথবা ফেরেশতারা সালাম দেন, ফেরেশতারা যে অবতীর্ণ হন তারা সালাম দেন, কাদেরকে সালাম দেন? যারা ঘুমিয়ে থাকে, যারা ইবাদত করে, রাত্রি জাগরণ করে ইবাদত করে তাদেরকে ফেরেশতা সালাম দেন, এই জন্য এখানে বলা হচ্ছে সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আর এই রাতে ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, ভাগ্য রচনা করা হয়, ভাগ্য লিখা হয়। আর আপনারা জানেন যে এর পূর্বে আপনার দুইবার ভাগ্য লেখা হয়ে গেছে, এখন আপনার ভাগ্য এই রাত্রে লেখা হয়, কিন্তু এর আগেও আপনার দুইবার ভাগ্য রচনা লেখা হয়ে গেছে। কখন কখন? পৃথিবী সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর আগে। আর কখন? যখন আপনি মায়ের পেটে ছিলেন, যখন আপনার চার মাস বয়স, তখন আপনার ভাগ্য রচনা করা হয়েছে। দুবার হয়ে গেছে, এটা হচ্ছে তৃতীয়বার। এই তৃতীয়বার ভাগ্য রচনা বা ভাগ্য লেখা হয় এই রাতে সমস্ত কিছু। কিন্তু হায়াত মওত তো আসলে সংক্ষিপ্ত ভাবে লেখা আছে কোথায়? লভে, যেটা সারা বিশ্ব সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে লেখা হয়েছে। তারপর যখন মায়ের পেটে এলেন তখন আপনার হায়াত মত রুজি সবকিছু লেখা হয়েছে। এই কথা আপনাদেরকে বলেছিলাম যে কপালে লেখা হয়, তাই না? একবার বলা হয়েছে যে কপালে লেখা হয়। তারপর যখন আপনার শবে কদর আসে, এই শবে কদরের রাত্রে আবার এক বছরের জন্য বিস্তারিত ভাগ্য লেখা হয়। এই জন্য কিছু চালাক লোক আছে অন্যান্য দিনে যা করে পরে এই রাতটা জেগে নেয়, যাতে করে আল্লাহকে খুশ করে নিজের ভাগ্যটাকে সুপ্রসন্ন করে নেয়, মানে সুন্দর করে লিখিয়ে নেয়। আমাদের দেখেছেন যখন শহরে মন্ত্রী আসে তখন শহরটাকে কিভাবে সাজানো হয়, ফুল দিয়ে এ দিয়ে ও দিয়ে ফুল গাছ লাগিয়ে রং করে সাজানো হয়, এখানেও হয়। আর যখনই আসে মন্ত্রী মনে করে কি সারা বছরই এইরকম সাজানো থাকে, মন্ত্রী এত বোকা না, সে কি মনে করে সবসময় এরকম সাজানো থাকে না, সে জানে যে হ্যাঁ আমার জন্য সাজানো হয়েছে। যদি কোনো মানুষ চালাকি করে মনে করে যে আমি মন্ত্রীকে ধোকা দেবো, আজ একদিন সাজানো দেখে সারা বছরের সাজানো আন্দাজ করত না, ঠিক না? হতেই পারে না। আপনারা জানেন, আপনারা যখন দেশে যান বাড়িতে যান তখন আপনার স্ত্রী কত ভালো থাকে, আর যখন বিদেশে আসেন খারাপ, যারা খারাপ মেয়ে তারা খারাপ ফিরে যায়, কিন্তু আপনার সামনে ভালো। বামুন নাই ঘরে বামনি তুলে লাঙন ধরে। তো কিছু লোক আছে যারা সারা 11 মাসটা কিছু করে, নামাজ পর্যন্ত পড়ে না, ঠিক রোজা আসে তখন নামাজ ধরে, তাই না? আর যখন শবে কদর আসে বিশেষ করে 27 রাত্রি মনে করে কি একটা রাত জাগলে আমার ভাগ্যটা আল্লাহ তাআলা খুশ হয়ে লিখে দেবে। আর আল্লাহ তাআলা জানেন না যে আপনি 11 মাস কি করেন, বাকি মাসগুলো বাকি রাতগুলো আপনি কি করেন আল্লাহ জানেন না, তাই না? অবশ্যই আল্লাহ হচ্ছেন আলিমুন বিযাতিস সুদূর, হৃদয়ের খবর পর্যন্ত জানেন, নিয়তের খবর পর্যন্ত জানেন। সুতরাং এক রাত জাগলেই যে আপনার ভাগ্য সুপ্রসন্ন হবে তার কোনো গ্যারান্টি নাই। ভালো হতে হবে, ভালো বান্দা হন, তাহলে পরে সালাম আপনি পাবেন এবং আপনার ভাগ্য সুপ্রসন্ন হবে ভালো বলে লেখা হবে। সুতরাং এটি সে রাত্রি না। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন সূরা দোখানের আয়াতটা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, মুবারাক রাত্রিতে, বরকতময় রাত্রি। তাহলে বোঝা গেল কি, এই রাত্রি মর্যাদা সম্পন্ন রাত্রি আর এই রাত্রি বরকতময় রাত্রি, এতে প্রচুর বরকত হয় বান্দার জন্য, প্রচুর বরকত হয়। ইন্না কুন্না মুনজিরিন, আমরা আমি হচ্ছি সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সেখানে প্রজ্ঞাময় কিংবা বড় বড় বিষয় কি করা হয়, ফয়সালা করা হয়। আমরা মিন ইনদিনা ইন্না কুন্না মুরসালিন, রাহমান রাহমাতাম মির রাব্বিক ইন্নাহু হুয়াস সামিউল আলিম। 7 নম্বর ফজিলত হলো এই রাত হচ্ছে কিয়ামের রাত। কিয়াম মানে নামাজের রাত, এই রাত হলো নামাজের রাত, মানে কিয়াম মানে হচ্ছে তার নামাজের রাত। আর এই রাত হলো গোনাহ খাতা মাফ করাবার রাত। কেন হুজুর? এই জন্য যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যাম্বে, যে ব্যক্তি শবে কদরের রাত্রি ঈমান রেখে এবং সওয়াবের আশা করে নামাজ পড়বে তার পূর্বেকার সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া। দেখলেন, শবে কদরের রাতে নামাজ পড়তে হবে, শুধু নামাজ পড়লেই হবে না, দুটো জিনিস চাই। কি চাই শাহ আলম? প্রথম শর্ত কি, আপনার ঈমান থাকতে হবে, বিশ্বাস ঠিক থাকতে হবে। ঈমান যদি ঠিক না থাকে, বিশ্বাস যদি ঠিক না থাকে, আপনি আপনার গুনাহ মাফ হবে না। 2 নম্বর শর্ত কি বলা হয়েছে, ইহতিসাব থাকতে হবে। ইহতিসাবটা কি, সওয়াবের নিয়ত থাকতে হবে, সওয়াবের নিয়ত থাকতে হবে, যদি আমি সওয়াব পাবো। যদি সওয়াবের নিয়ত না করেন তো সওয়াবের কাজ করেও সওয়াব পাওয়া যায় না। সুতরাং নিয়ত করে যেতে হবে যে আমি এতে সওয়াব পাবো, আমার গুনাহ খাতা মাফ হবে, এই বলে আপনাকে রাত্রি জাগরণ করতে হবে, তাছাড়া আপনি সওয়াব পাচ্ছেন না। বোঝা গেল কি, যে এই রাত্রি হচ্ছে গুনাহ খাতা মাফ করাবার রাত্রি। এই জন্য মা আয়েশা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি শবে কদরের রাত্রি পাই তাহলে আমি তাতে কি দোয়া বলব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তুমি বলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অন্য এক বর্ণনায় আছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই দোয়া পড়তে হবে। আর তার মানে হচ্ছে গুনাহ খাতা মাফ করাবার রাত্রে গোনা খাতা মাফ চাইবার জন্য বিশেষ দোয়া আছে, এই দোয়া পড়তে থাকবেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন এবং মাফ করে দেবেন। এই রাত্রি কখন হুজুর? এটা হচ্ছে শেষ দশকে, রমজানের শেষ দশকে। এই রাত্রি কি শেষ দশকের যে কোনো একটা নির্দিষ্ট রাতে হয়, নাকি এটা প্রত্যেক বছর আলাদা আলাদা রাত্রিতে হতে পারে? প্রত্যেক বছর আলাদা আলাদা রাত্রিতে হতে পারে, তবে বেজর রাত্রিগুলোতে বেশি আশা করা যায়। বেজর রাত্রিগুলোতে হওয়া বেশি আশা করা যায়। যেমন রাসূলুল্লাহ জামানাতে একবার একুশে রাত্রিতে হয়েছিল, সেদিন বৃষ্টি হয়েছিল। তাহলে বোঝা গেল কি যে রাত্রে বিজর রাত্রগুলোতে হয় হতে পারে, আর প্রত্যেক বছরই একই রাত্রে হবে এটা কোনো গ্যারান্টি নেই। এই রাত বিজর রাত্রিগুলোর মধ্যে একটা রাত্রি মানে সাতাশের রাত্রি, বিজর রাত্রিগুলোর মধ্যে সাতাশের রাত্রি হল সব থেকে বেশি আশাব্যঞ্জক। এই আশাব্যঞ্জক হচ্ছে সাতাশের রাত্রি। সুতরাং সাতাশের রাত্রিটা এই জন্যই বেশি করে জাগা হয়, এটা অবশ্য হাদিসেও আছে, কিন্তু তার মানে এই নয় যে সাতাশের রাত্রিতেই হবে আর এর বাইরে হবে না, বরং সাতাশের রাত্রি বেশি বেশি করে জাগতে হবে ঠিকই, অন্যান্য রাত্রিও জাগতে হবে। আর সব রাত্রিগুলো জাগলে আপনার বাদ যাবে না ইনশাআল্লাহ। কিন্তু হুজুর মানে গোপন কোনা করা হলো, গোপন কেন করা হলো, এটাকে প্রকাশ করে দেওয়া হলো না কেন, কেন আল্লাহর তরফ থেকে বলা হলো না একটা খাস করে যে হ্যাঁ সাতাশের রাত্রি বাস খালাস সাতাশের রাত্রি, এই জন্য যাতে করে বান্দা শুধুমাত্র একটা রাত জেগেই ছেড়ে না দেয়, বরং এই যতগুলো রাত আছে সমস্ত রাতগুলো জাগরণ করে। এই জন্য মোহাম্মদ